এরা অতি দ্রুত গতিতে ভুলে যায়, এদের অভ্যাস হলো ভুল করা। আমি আল্লাহ এদের নাম রাখলাম ইনসান, এদের নাম কি? ইনসান। এরা মানুষ, আমরা বাংলায় বলি মানুষ কিন্তু আরবি হলো ইনসান। তাহলে এই মানুষের অভ্যাস হলো এরা ভুল করবে, গুনাহ করবে, এটাই এদের কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যতগুলো নাম আছে একটা নাম রাখছেন গাফফার। আল্লাহর একটা নাম আছে কি? আল্লাহর কয়টা নাম আছে বলেন তো দেখি। জি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, আল্লাহর নামের কোন নির্ধারিত সংখ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমি আল্লাহর অনেক অনেক সুন্দর সুন্দর নাম আছে, তুমি সেখান থেকে যে নামটা বেশি ভালো লাগে, বেশি পছন্দ হয়, ওই নামের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ, আল্লাহর নামের কোনো সংখ্যা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম প্রকাশ করছেন, বাকি নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রকাশ করেন নাই। এজন্য আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো 99টা। এই 99টা যেগুলো প্রকাশ করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হলো গাফফার। বান্দা গুনাহ করবে, বান্দা ভুল করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদেরকে বানানোর প্রকৃতিগতভাবে সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ করার প্রবণতা, ভুল করার প্রবণতা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এজন্য দেখেন যেই জাতিটা ভুল করে, যেই জাতিটা গুনাহ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। কিন্তু ফেরেশতারা ভুল করে নাকি? ফেরেশতারা ভুল করে নি, ফেরেশতারা গুনাহ করে নি। ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? জি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম, ফেরেশতারা সেজদা করো আদমকে। তাহলে সম্মান বেশি কার? ভুল করে যে জাতি, গুনাহ করে যে জাতি, তার মর্যাদা বেশি। যারা গুনাহ করে না, যারা একেবারে মাসুম, যারা নূরের তৈরি, আমরা হলাম কিসের তৈরি? তাহলে মাটির সম্মান বেশি না নূরের সম্মান বেশি? অনেকে বলে না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন নূরকে বলছেন মাটিকে সেজদা করার জন্য, আরো কি রকম মাটি? আল্লাহ বলছেন মিন সালসালিম মিন হামাইম মাসনুন, বান্দা তোদেরকে আমি আল্লাহ বানাইছি এমন মাটি যেটা ফসা দুর্গন্ধময় মাটি, ফসা মাটি দিয়ে বানাইছি, ভালো মাটিও না। সে ফসা মাটির, দুর্গন্ধওয়ালা মাটির মানুষগুলা নূরের থেকে মর্যাদা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকটাকে দিয়েছেন। কিন্তু এই মাখলুকের বৈশিষ্ট্য হলো মাখলুক ভুল করবে, গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল করা, গুনাহ করা, এটাকেও আল্লাহ পাক অনেক মহব্বত করেন। কারণ বান্দা যখনই ভুল করবে, এক সময় এসে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা খুব বেশি পছন্দ করেন। বান্দা যদি ভুল না করত, বান্দা যদি গুনাহ না করত, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করত না, আল্লাহর কাছে ফিরে আসত না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনে যেই ইবাদতটা শিখাইছেন সেই ইবাদতটার নাম হলো তওবা। সেই ইবাদতের নাম কি? তওবা। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, রাব্বুল আলামিন আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আমি আল্লাহ আদমকে এমন কিছু কালেমা শিখাই দিলাম, এমন কিছু কালেমা ওহি পাঠাই দিলাম, ফাতাবা আলাই, আদম আর হাওয়া দুজনে মিলে ওই কালেমাগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ, ওই কালেমাগুলো কি? সেই কালেমাগুলাই এই সূরা আল আরাফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক ওই কালেমাগুলোর ব্যাখ্যা দিয়েছেন। ক্বালা রব্বানা জালামনা আনফুসানা, দুইজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বানা রাব্বুল আলামিন আমাদের রব, জালামনা আনফুসানা আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, রাব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা আপনি যদি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর ক্ষতিগ্রস্ত বান্দা হওয়া মানেই হলো জাহান্নামে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদেরকে শিখাইলেন, বান্দা যখনই ভুল করে ফেলবি, যখনই কোনো গুনাহ করে ফেলবি, তোদের বাপকে তোদের মাকে যেমনে শিখাইলাম এই পদ্ধতিতে আমি আল্লাহর কাছে এসে তওবা করে ফেলবি, আমি আল্লাহ তোদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বান্দাকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন ও ইমানদার আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে ফেলো, আমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, ও মুমিন আমি আল্লাহর কাছে যদি তওবা করো তাহলেই তুমি সফল হইবা, তওবার মাধ্যমে তোমার দুনিয়াও সফল আখেরাতও সফল। সুবহানাল্লাহ। এই তওবা কখন করতে হবে? মারা যাওয়ার সময়, যখন একেবারে আর গুনাহ করার মতো ক্ষমতা নাই, শক্তি নাই, বিছানায় শুয়ে গেছে, এখন আর সুদ খাওয়ার মতো ক্ষমতা নাই, এখন আর ঘুষ খাওয়ার মতো ক্ষমতা নাই, এখন আর মদ খাওয়ার মতো ক্ষমতা নাই, গান বাজনা শোনার মতো ক্ষমতা নাই, জেনা বেবিচার করার মতো ক্ষমতা নাই, বলে যে মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে আনো, আমাকে একটু তওবা করাই দিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, বা এরকম তওবা দুনিয়াতে মানুষ করতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তওবা তখন করবা যখন তুমি কোনো গুনাহের কাজ করে ফেলছো, বিজাহালাতিন না জেনে করছো, জাহালতের কারণে, জানিও গুনাহ করো, বলো যে একসময় তওবা করে নিব। আল্লাহ বলতেছেন এইরকম গুনাহ না, গুনাহটা কিরকম? বিজাহালাতিন, মূর্খতা বশত না জেনে তুমি গুনার কাজ করে ফেলছো। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে অতি অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে তুমি তওবা করে ফেলছো। ওয়া উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়া লাইসাতি তওবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা কোন তাওবায়ে না, আল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা খালি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমাল মাউত, যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তখন ক্বালা ইন্নি তুবতুল আন, তখন বলে এখন আমি সমস্ত গুনাহ থেকে তওবা করে ফেললাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, ওই অবস্থায় তওবা করলেও ঈমানদার হয়ে তুমি মরতে পারবা না, কারণ ওই অবস্থায় ফেরাউনও কিন্তু তওবা করে ফেলছে। ফেরাউন যখন নীল নদের ভিতরে ডুবে যায়, ডুবে যাওয়ার সময় ফেরাউনও বলছে, ইন্নী আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, মুসা আর হারুন এতদিন পর্যন্ত যে রবের দাওয়াত দিছে ওই রবের উপরে আমি ঈমান আনলাম, আল্লাহ পাকে ঈমান কবুল করছেন কিনা? করেন নাই। তাহলে বোঝা যায় মরার সময় ফেরাউন তওবা করছে কিন্তু আল্লাহ পাক সেই তওবা কবুল করেন নাই। আল্লাহ পাক স্পষ্ট করে বলেন, বান্দা যতক্ষণ তোমার শরীরে গুনাহ করার ক্ষমতা আছে এতক্ষণ তওবা আছে, গুনাহ করার ক্ষমতা নাই আর তওবাও নাই। যতক্ষণ চেয়ারে আছি ততক্ষণ গোশ খাওয়া থেকে তওবা করার সুযোগ আছে, চেয়ার নাই এখন আর গোশ যদি বলে আমি এখন তওবা করে ফেলছি গোশ খাই না, তো গোশ আমাকে দিবে কে? খাবো কোথা থেকে? কেউ তো দেওয়ারে নাই। আমি মসজিদের ইমাম সাহেব যদি বলে আল্লাহর কসম খাটি তওবা করছি আমি গোশ খাই না, তা আমারে গোশ দে কে? দিলে না খাইতাম কি বলেন? যদি গোশ দিত তখন বুঝা যেত আমার বুজুর্গি আমার তাকওয়া কতটুকু আছে, তা আমাকে তো কেউ গোশ দেয় না এজন্য খাইতে পারি না। দিলে বুঝা যেত, ছেড়ে বসলে বুঝা যেত তাকওয়ার পরিমাণ কতটুকু, ইমানের পরিমাণ কতটুকু। তাহলে যতক্ষণ চেয়ারে আছি এতক্ষণ তওবার সুযোগ আছে, চেয়ার নাই এরপরে তওবার সুযোগ নাই। জানা করার মতো শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ জানার তওবা আছে, জানার শক্তি নাই মরার টাইম হয়ে গেছে ওই সময় যদি বলি আল্লাহর কসম জানা থেকে তওবা করে ফেলছি, আল্লাহ পাক বলেন এটা তোমার তওবা না। সুদ খাওয়ার মতো তওবা ততক্ষণ যতক্ষণ সুদ খাওয়ার মতো শক্তি আছে আমার কাছে, সুদ খাওয়ার মতো টাকা পয়সা আছে, টাকা পয়সা নাই বলি যে আল্লাহর কসম আমি সুদ খাই না, তো সুদ খামো কেমনে? টাকাই তো নাই, টাকা থাকলে না বুঝা যেত আমি সুদে লাগাই না না লাগাই। টাকার দরকার হয়েছে ওই বিভিন্ন ব্যাংকে সুদি ব্যাংকে দৌড়াই দৌড়াই কিস্তিতে গ্রামে গঞ্জে সুদ নেয়, অনেক মা বোনও আছে এইরকম সুদের জন্য বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করে, প্রতি সপ্তাহ সপ্তাহে কিস্তি দে মাসে মাসে টাকা দে, আর বলে স্বামীর কথা মানবো না এই ব্যাংক ছাড়বো না, এরকম ব্যাংকও আছে বাংলাদেশে? আছে নেই আপনাদের দিকেও আছে নেই? এই সুদ 70 প্রকারের গুনাহ, সুদের ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। সবচেয়ে নিম্ন গুনাহ হলো মায়ের সাথে জানা করার মতো অপরাধ, নাউযু বিল্লাহ। তাহলে একজন মুমিন কোন অবস্থায় জীবনে না খেয়ে থাকবে তবুও জীবনে সুদ খাইতে পারে না? তাহলে তওবা করতে হবে কোন সময়? কোন সময়? যতক্ষণ গুনাহ করার ক্ষমতা আছে ততক্ষণ তওবা আছে। এজন্য শেখ সাদী রহমতুল্লাহ একটা কবিতা বলছেন, শেখ সাদী রহমতুল্লাহ একটা বাঘের দৃষ্টান্ত দিছেন, বলতেছেন যে একদিন রাস্তা দিয়ে আমি হেঁটে যাইতেছি, দেখি একটা বাঘ সুন্দর মতে বসে আছে, প্রতিদিন বাঘে মানুষ দেখলে লাফ মারি উঠে, আজকে দেখি লাফায় না কিছু করে না শুয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কি রে বাঘ প্রতিদিন আমার দেখলে মানুষ দেখলে তোর রাগ উঠে যায় লাফ মারি উঠোস, আজকে দেখি কোনো নড়াচড়া নাই? বাঘ বলতেছে, শেখ সাদি আমি তো এখন তওবা করে ফেলছি, আমি এখন আর মানুষ খাই না। তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাঘকে লক্ষ্য করে বলতেছেন, দরজওয়ানি তওবা করে দেন সেবায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গর্গে জালম মিশাওয়াত ফরহেজগারি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বুড়া কালে তওবা করা এটা হলো এই বাঘের খাসিয়ত, কারণ বাঘ এখন মানুষ খাওয়ার জন্য যে শক্তি দরকার সেই শক্তি তার কাছে নাই, এজন্য বাঘ বলতেছে আমি তওবা করে ফেলছি। যৌবনকালে তওবা করা এটা হলো আম্বিয়াদের খাসলত, নবীওয়ালা খাসলত, সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে কোন সময়? যৌবনকালে, যতক্ষণ আমার শরীরে শক্তি আছে ক্ষমতা আছে এতক্ষণ আমার জন্য তওবা আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নে? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সালাতুল এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ পড়ে ঘরে আসলেন, ঘরে এসে ঘুমানোর আগে সাহাবায়ে কেরাম কিছু নফল নামাজ পড়তেন, আমরা তো প্রথম রাত্রেও পড়ি না শেষ রাত্রেও পড়ি না, কিন্তু সাহাবায়ে কেরাম ঘুমানোর আগেও নফল নামাজ পড়তেন শেষ রাত্রেও নফল নামাজ পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছু নফল নামাজ পড়তেছি, এমন সময় দেখি আমার দরজায় খটখট করে আওয়াজ করতেছে। আমি নফল নামাজ শেষ করে দরজা খুললাম, দরজা খোলার পরে দেখতে পেলাম একজন মহিলা হাউ মাউ করে চিৎকার করে করে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলা, রাত্রিবেলায় তুমি আমার দরজায় কেন, তুমি এই কান্নাকাটি কেন করো? ওই মহিলা বলতেছে, আবু হুরায়রা, জীবনে এত গুনাহ করছি, যেই গুনার হিসাব, যেই গুনার বর্ণনা আমি তোমাকে দিতে পারবো না। এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই যা আমি করি নাই। আমার এই শরীরটাকে জাহান্নামের জন্য উপযুক্ত বানাই ফেলছি। আবু হুরায়রা, আমি জীবনে কতবার জানা করছি, বেবিচার করছি, তার কোনো হিসাব নাই। এমনকি জানা করতে করতে আমার অবৈধ সন্তানও জন্ম নিছে। আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কোনোদিন মাফ করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও মহিলা, আমার কাছেও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন তোমার এই গুনাহ মাফ করবেন না। রাত্রিবেলায় মহিলাকে ফতোয়া দিয়ে দিলেন। সকালবেলায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে রাতে আমার কাছে আসার পরে এক মহিলা আসছে। মহিলা এসে বলছে, ওই মহিলা এরকম এরকম আল্লাহর নাফরমানি করছে, আমি বলে দিছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ জীবনেও মাফ করবেন না। মহিলা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যাচ্ছে। মহিলা বারবার বলতেছে, রাব্বুল আলামিন আমার এই শরীরটা বুঝি জাহান্নামের জন্য বানাইছ, আমার এই শরীরটা কেমনে জাহান্নামের আগুনে পোড়া যাবে, জাহান্নামের আগুন আমি মহিলা কেমনে সহ্য করব। মহিলা বারবার চিৎকার দিতেছে আর বলতেছে, আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই গুনাহ মাফ করবে নাকি? আমি কিন্তু বলে দিছি আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি কি কোরআনে কারিমের ওই আয়াত ভুলে গেছো নাকি? সূরা আল ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যত বড় বড় গুনাহ, বড় বড় অপরাধ যা তুমি করতে পারো, যা করে ফেলছো, যে সময়ে তোমার বুঝে আসছে তুমি আল্লাহর নাফরমানি করছো, যদি তুমি তাওবা করো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, তাওবার পরে আমলে সালেহ করা শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা, বান্দা জেনে রাখিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সুন্দর সুন্দর আমার নাম আছে, একটা নাম হলো গাফুর, একটা নাম হলো রাহিম। বান্দা যখন তাওবা করে, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহর গাফুর নামের ভিতরে, রাহিম নামের ভিতরে জোয়ার উঠে যায়, আমি আল্লাহর সহ্য করতে পারি না, যত বড় নাফরমান হোক আমি আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, অনেক ভাই বোন আছি জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ গুলা ঠিক মতো আদায় করি নাই, এরকম ভাই আছেনি আপনাদের গ্রামে? তাহলে বোঝা যায় সব গ্রামে আছে নাকি? নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, অনেকে বলে না, মনে হয় সন্দেহ আছে, নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত জান্নাতে যাইব না? জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কোরআনে কারিমের সূরা আল মুদাসসিরের 48 থেকে 52 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চারটি কারণ আছে এমন যে চারটি কারণে জাহান্নামীরা জাহান্নামে বেশি বেশি যাবে। এক নম্বর কারণ হলো মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা জাহান্নামে কেন আসছো? আমি আল্লাহ দুনিয়াতে কত নবী রাসূল পাঠাইছি, কত আসমানি কিতাব পাঠাইলাম, কত কিছু তোমাদের হেদায়েতের জন্য, কত তাফসীরুল কোরআন মাহফিল হইলো, কত ওয়াজ মাহফিল হইলো, কত উলামায়ে কেরাম তোমাদের কাছে আমি আল্লাহর কোরআন তুলে ধরছে, আমার রাসূলের সুন্নাহ তুলে ধরছে, তারপরেও কেমনে জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলে উঠবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, রাব্বুল আলামিন আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম না। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না, কোনো প্রকারের সন্দেহ নাই। লাম নাকু মিনাল মুসল্লিন, মুসল্লি না হইলে, পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি না হইলে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করা কোনোদিন সম্ভব হবে না, নামাজ পড়েন না, আল্লাহর সাথে কোনোদিন দেখা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাত্রে ছাদের দিকে ইশারা করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, ও আমার সাহাবীরা এই ছাদকে যেভাবে দেখতেছ কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে দেখবা। সুবহানাল্লাহ, লা তুদামুনা ফি রুয়াতিহি, দেখার ক্ষেত্রে একজনের কারণে আরেকজনের প্রতিবন্ধকতা তৈরি হবে না। যেমন এই জায়গায় যদি একজন মানুষ বসে থাকে, সামনে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে, পিছনের মানুষ সামনের লম্বা মানুষের জন্য দেখতে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে এমন ভাবে দেখা করবেন, একজন মানুষও দেখতে কোনো ধরনের অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে কি যাবে না? যাবে। আপনারা কি দেখতে চান কি চান না? আল্লাহু আকবার, সবাই দেখতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাও তাহলে আল্লাহ তাগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউ শামসে ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিহা, আমার উম্মত ফজরের নামাজের সময় দুনিয়ার কোনো কিছুকে নামাজের থেকে প্রাধান্য দিও না, আসরের নামাজের সময় দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য দিও না, এই দুইটা নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্বচক্ষে দেখতে পাবা। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকে দেখতে হলে কি লাগবে? ফজরের নামাজ কাজা করা যাবে না। আমাদের দেশের অধিকাংশ ভাই কোন নামাজ কাজা করে? অধিকাংশ বোন কোন নামাজ কাজা করে? কি ফজরের নামাজ। জোরে যত মুসল্লি পাওয়া যায়, আসরে যতজন পাওয়া যায়, মাগরিবে যতজন পাওয়া যায়, এশার নামাজে যা পাওয়া যায়, ফজরের নামাজে তার 50 ভাগের এক ভাগও পাওয়া যায় না। কি বলেন? এমন অনেক মসজিদ আছে বাংলাদেশে, ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একজন মুসল্লিও নাই, এরকম মসজিদ আছে না? অনেক মসজিদ আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আসে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব শুধু মাইকে ঘোষণা দিতেছেন, আমার ভাইয়েরা আর 5 মিনিট সময় আছে, আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসেন, জামাত শুরু হয়ে যাবে, ঘুম থেকে নামাজ ভালো, এরকম কত ওয়াজ নসিহত করতেছে, কত গজল গাইতেছে, কত হামদ, কত নাত, কত জিকির আজকার চলতেছে, কিন্তু কোন মুসল্লি মসজিদের দিকে আসে না। শেষ পর্যন্ত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বলে, যদি চাকরি না হইতো আমাদেরকেও মনে হয় মসজিদে খুঁজে পাওয়া যেত না, কারণ আজকের ওয়াজ থেকে সবাই চলে গেলেও যার কিন্তু মাইক উনি বসে থাকতে হবে, কারণ উনি তো মাইক লে চলে যেতে পারবে না, আপনারা সবাই চলে গেলেন কিন্তু মাইকওয়ালা তো বসে আছে, ইমাম মুয়াজ্জিন তাদের চাকরি আসতেই হবে, চাকরি না হলে বুঝা যায় তো কয়জন ইমাম মুয়াজ্জিন আসছে, ঠিকই বলেন। তাহলে ফজরের জামাতে মুসলমান পাওয়া যায় না, এটার মূল কারণ হলো আমাদের ইমানের ভিতরে রোগ ঢুকে গেছে, ইমানের ভিতরে অসংখ্য রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, যে ইমান আপনাকে আমাকে ফজরের সময় ঘুম থেকে টানি তুলতে পারে না, যে ইমান ফজরের নামাজে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান কোনদিন জান্নাত পর্যন্ত নিতে পারবে না। জান্নাত পর্যন্ত ইমান আমাকে আপনাকে টানি নিতে পারবে না। বুঝতে হবে এই ইমান এত দুর্বল যে ইমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমার মা বোনেরা রাত্রিবেলা এখন টেলিভিশন দেখতে দেখতে স্টার প্লাস স্টার জলসা কত রঙের চ্যানেল এগুলো দেখতে দেখতে আমার মা বোনেরা রাতের দুইটা তিনটা পর্যন্ত বসে থাকে, ঘুমায় না, সকালবেলায় আটটা নয়টার আগে ঘুম থেকে উঠতে পারে না। কারণ রাত্রে যদি তিনটা চারটায় ঘুমায় উঠবে কিভাবে ফজরের সময়? এক সময় আমাদের মায়েরা আমাদের নানিরা এশার নামাজ আজানের জন্য বসে থাকতো, কতক্ষণ এশার আজানটা হবে, এশার নামাজের আগে অনেকে খাই দেয় সব রেডি, খাওয়া দাওয়া সব শেষ, বাতিও নিবে দিছে, খালি অপেক্ষা করতেছে কোন সময় এশার আজানটা হবে। আজান হওয়ার সাথে সাথে এশার নামাজটা পড়ে ঘুমাই গেছেন, ফজরের সময় আজানের আগে ঘুম থেকে উঠে গেছেন, উঠে তাহাজ্জুদ পড়তেছেন, ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়ে ঘরে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত, প্রত্যেক ঘর থেকে প্রত্যেক বাড়ি থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনা যেত। আজকে সেই মুসলমানের ঘরে এশার নামাজের পরে ঘুমাইলে ওরে পাগল মনে করে, কয় রাতের বারোটার আগে মানুষ ঘুমায় নাকি? এটা তো পুরানা মানুষ, ওই আদি যুগের মানুষ, কয় এটা এত তাড়াতাড়ি ঘুমাই গেছে? ঘুমাইতে হইবো তিনটায়, উঠতে হবে সকাল দশটায় বারোটায়, তাহলে এটার নাম নাকি আধুনিকতা? এটা আধুনিকতা না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমার সম্মানিত মায়েরা, আপনাদের হাতে পায়ে ধরে আরজ করি আমার মায়েরা, এই চ্যানেল গুলা এগুলা কোন মুসলমানের চ্যানেল না, এগুলো সব মুশরিকি চ্যানেল। এই চ্যানেল গুলোতে যা শিখায় আমাদের ইমান আকীদা নষ্ট করার জিনিস শিখায়, এই চ্যানেল গুলোতে যা শিখায় এগুলো আমাদের পরিবারে কলহ লাগানোর জন্য সব কলা কৌশল শিখায়। বউ আর শাশুড়ি কেমনে ঝগড়া করবে, কেমনে ফেস লাগাইবো, কোনখান দি কি করবে এগুলো শিখায়, ননদ আর ভাবি কেমনে কোনখান দি ফেস লাগাইবো এগুলো শিখায়, পরিবারে কলহ ঝগড়া বিবাদ অশান্তি সৃষ্টি করার বিশাল অংশে দায়ী এই চ্যানেল গুলা, কি বলেন? এই চ্যানেল গুলো যত বাড়ছে তত আমাদের পরিবারে সংসারে অশান্তি বেড়ে গেছে, কারণ এই চ্যানেল গুলো দেখে দেখে ওই কলা কৌশল শিখতেছে আমাদের মা বোনেরা। আবার দেখা যায় ওই চ্যানেল গুলোতে যেই গহনাটা দেখাচ্ছে আমার মায়েরা ওই গহনাটা কেনার জন্য পাগল হয়ে যায়, কয় এবার ঈদে কিন্তু আমার ওই ওই গহনাটা কিনে দিতে হবে, ওই জাতীয় একটা চেইন, ওই জাতীয় নেকলেস, ওই জাতীয় কানের এটা কিনে দিতে হবে। ওই জায়গায় যে ড্রেস গুলা পোশাক গুলা দেখে ঈদের আগে বাজেট দিয়ে দে, আমাকে কিন্তু এবার ফাঁকির জামা, গরুর জামা, ছাগলের জামা, এগুলো সব আমাকে কিনে কিনে দিতে হবে। এই জামা যদি না পায় আমার দেশের মা বোন আত্মহত্যা পর্যন্ত করছে, করছে না? এই চ্যানেল দেখে দেখে দেখেন গরুর জামা পায় নাই, ছাগলের জামা পায় নাই, দেখি আত্মহত্যা পর্যন্ত করছে এই জামা কেনার জন্য, পাগল আমাদের মা বোনেরা। তাহলে এই এই চ্যানেল গুলার গ্রাসে পড়ে, এগুলার কবলে পড়ে কত মা ফজরের নামাজ হারাচ্ছে, কত মা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। একইভাবে আমার ভাইয়েরাও কিন্তু এরকম টিভি দেখতে দেখতে, কম্পিউটার দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, এখন সবচেয়ে জঘন্য ফেতনা হলো মোবাইল। মোবাইল এমন এক জিনিস যেই জিনিসের ভিতরে সারা দুনিয়ার সমস্ত পাপাচার এক জায়গায়। আগে তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, এখন আর কোথাও যাওয়া লাগে না, সব এক জায়গায়। দুনিয়ার যত অশ্লীলতা, দুনিয়ার যত পর্নোগ্রাফি যা আছে সব হাতের মুঠোয়, দুনিয়ার যত মিথ্যা কথা সব এটার মধ্যে আছে। জিজ্ঞাসা করে ভাই আপনি এখন কোথায়, আমি এখন নোয়াখালী, আছে হইলো গাজীপুর, কারণ ধরার তো উপায় নাই কোথায় আছে। একদিন একজন আসছে হুজুর একটা ফতোয়া দেন, আমার কাছে কিছু লোকের টাকা পাইব, জিজ্ঞাসা করে ভাই এখন কোথায় আছেন, আমি যদি ঘরেও থাকি আমি একটু ঘর থেকে বাইরে চলে আসি, বাইরে আসি বলি ভাই আমি একটু বাইরে আছি, আমি একটু বাইরে আছি, বাইরে আছি বললে ও বুঝে যে মানে বাড়ি ঘরে নাই দূরে কোথাও আছে, তা আমি তো ঘরে নাই আমার মিথ্যা হইব নাকি, আমি তো ঘর থেকে বাইরে চলে আসছি, বাইরে আসি বলতেছে আমি একটু বাইরে আছি মানে ঘরের বাইরে আছে, মানে এই মোবাইল বাহিরে মিথ্যা কথা আর মিথ্যা কথা, সত্য কথা বলে না, অসংখ্য মিথ্যা, তারপরে অসংখ্য অশ্লীলতা, অসংখ্য খারাপ কাজের আস্তানা, লেখাপড়া বরবাদ, ছেলে মেয়েদের লেখাপড়া বিশাল অংশে বরবাদ এই মোবাইলের কারণে, সারাদিন শুধু এই ফেসবুক ইন্টারনেট এইটা হিটার পিছনে পড়ে আছে, আর মা বাবারা তো সবগুলারে বিশাল বিশাল ইঞ্জিনিয়ার বানায় ফেলতেছে, মানে দুনিয়াতে আসার আগে ইঞ্জিনিয়ার বানায় ফেলতেছে, মোবাইল দিতে পারলে এত খুশি, বিদেশ থেকে ভালো ভালো মোবাইল পাঠায় দে, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে থাক, ছেলে কি কাজের ইঞ্জিনিয়ার হচ্ছে বাবা তো বুঝতেছে না, ছেলে ইঞ্জিনিয়ার হইতেছে দুনিয়ার যত ইপটিজিং এর ইঞ্জিনিয়ার হইতেছে, দর্শনের ইঞ্জিনিয়ার হইতেছে, আপনার ছেলে মাদকাসক্তির ইঞ্জিনিয়ার হইতেছে, আপনার ছেলে সন্ত্রাসের ইঞ্জিনিয়ার হইতেছে, এইভাবে দুনিয়ার যত অপকর্ম আছে এগুলা সবগুলার ইঞ্জিনিয়ার হইতেছে। এজন্য ছেলে মেয়েদেরকে সহজে মোবাইল হাতে দিবেন না। কয়দিন আগে বিল গেটস নাম শুনছেন না, সারা বিশ্বের সারা ধনীদের প্রথম দ্বিতীয় অবস্থানে যার অবস্থান, যিনি কম্পিউটার জগতের অসংখ্য জিনিসের আবিষ্কার করছে বড় কোম্পানি, তিনি সাক্ষাৎকার দিতেছেন যে তিনি তার মেয়েকে 14 বছর পর্যন্ত মোবাইল ছুঁতেও দেন নাই, আর আমরা ডিমের থেকে ফুটার আগে বাস একেবারে দিয়ে দিছি বিশাল বিশাল মোবাইল, যাতে ইঞ্জিনিয়ার হয়ে যায়, এই ইঞ্জিনিয়ার বানাইতে যাই সব সন্তান নষ্ট করে ফেলতেছি, ছেলে মেয়েদেরকে বরবাদ করে দিচ্ছি। বর্তমানে যত ইপটিজিং, তারপরে যত রকমের এই দর্শন, যত রকমের এই অশ্লীলতার ব্যাপক প্রচার প্রসার, এগুলোর মূলে ব্যাপক অংশে দায়ী মোবাইল। আমার সম্মানিত ভাইরা, যে সকল ভাই বোন নামাজ পড়ি নাই, জীবনে অনেক নামাজ চলে গেছে, মাঝে মাঝে যখন অনুশোচনা আসে তখন চিন্তা আসে হাইরে এত নামাজ ছেড়ে দিলাম, এই সকল নামাজের জন্য আমার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান রেখে দিয়েছেন, ওই সমাধানের নামটা হলো তাওবা।